বলছিলাম যে রোজা মুতলাক, যে রোজার সিফাত, এই সম্পর্কে আলোচনা করছিলাম আর কি, রোজা সম্পর্কে এক কথা, তারপর ফরজ বা নফল রোজা সম্পর্কে পরে এক কথা হবে। রোজার এখানে দুটো আপনার হচ্ছে রুকুন বা দুটো শর্ত, একটা হচ্ছে নিয়ত করা আর একটা হচ্ছে যে বিরত থাকা, কিছু কিছু জিনিস থেকে বিরত থাকা। তো বিরত থাকার বিষয়ে মাসালা দুটো, একটা হচ্ছে বিরত থাকতে হবে কোন কোন জিনিস থেকে, এইগুলোকে ফিকি পরিভাষে বলা হয় আল মুফাত্তিরাত, কী কী জিনিস করলে পরে ইফতার হয়ে যায়, রোজা ভেঙে যায়। আর আরেকটা হচ্ছে যে কোন সময় বিরত থাকতে হয়। তাহলে বিরত থাকার মাসালা দুটো অংশ, রুকুনের একটা, বিরত হওয়াটা রুকুন, আর মুতলাক সাধারণভাবে রোজা সম্পর্কে আলোচনা চলবে আমাদের, যে রোজার মধ্যে শর্ত রুকুন কোনগুলো, সুন্নত মোস্তাহাব কোনগুলো, রোজার মাকরু কোনগুলো, রোজা মাওয়ানিউল মাওয়ানিউল সাওম কোনগুলো, এরকম কয়েকটা অধ্যায়ে আমাদের রোজা সম্পর্কে আলোচনা হবে, মুতলাক সাওম সম্পর্কে এক কথা, এটাই মূলত বেশি দরকার। এরপরে ফরজ সাওম কোনগুলো, ফরজ সাওমের সাথে সংশ্লিষ্ট বিশেষ কিছু বিধান, নফল সাওম কোনগুলো, এই বিষয়ে আলোচনা হবে আবার পরবর্তীতে। মৌলিকভাবে রোজা অধ্যায় তিনটে অধ্যায় বিভক্ত, একটা হচ্ছে মুতলাক সাধারণভাবে রোজা, দু নম্বর হচ্ছে ফরজ রোজা, তিন নম্বর হচ্ছে নফল রোজা। এখন আমরা আলোচনা করছি মুতলাক রোজা সম্পর্কে। তো তার মধ্যে রোজার জন্য ফরজ কাজ কোনগুলো, রোজার জন্য সুন্নত কাজ কোনগুলো, রোজার জন্য মাকরুহ কাজ কোনগুলো, রোজার জন্য নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ মাওয়ানিউ সাওম, যেমন হায়েজ নিফাস কোনগুলো, এই মৌলিকভাবে চারটি বিষয়ের উপর আলোচনা হবে। তার মধ্যে রোজার মধ্যে ফরজ কাজ কোনগুলো, এই আলোচনা শুরু হয়েছে। এটা হচ্ছে দুটো, একটা হচ্ছে নিয়ত করা আর একটা হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকার মাসালা হচ্ছে দুটো, একটা হচ্ছে কোন কোন জিনিস থেকে বিরত থাকবো, এগুলোকে বলে আল মুফাত্তিরাত, আর একটা হচ্ছে কোন সময়ে বিরত থাকবে। আজকে আলোচনায় আমরা আল মুফাত্তিরাত, কোন কোন জিনিস থেকে বিরত থাকবো, এই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনার কিছু অংশ আজকে শেষ হবে আর কি, পুরানা যেসব জিনিস থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটা মৌলিক বিষয় হচ্ছে আল আকলু ওয়াস শুরব, পানাহার করা এক কথায়। ইবনে কুদামা বলেন ইন্নাহু ইউফাত্তারু বিল আকলি ওয়াস শুরবি বিল ইজমা, খাওয়া এবং পান করার মাধ্যমে যে রোজা ভেঙে যায় এই বিষয়ে ইজমা সম্পাদিত হয়েছে। কল আতআলা, মহান আল্লাহ বলেন অকুলু ওয়াশরবু হাত্তা ইতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা খাও এবং পান করো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা হতে পৃথক হয়ে যায়, ফজরের সময় এক কথায়। সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, এরপর রাত পর্যন্ত রোজা, হ্যাঁ রাত পর্যন্ত বিরত হও। সোয়াম মানে বিরত হও, তখন ওই আগের আগের কাজগুলো থেকে কী হও। কথা বলছেন মাদ্দাল আকলা ওয়া শুরবা ইলা তাবায়ুনিল ফাজরি সুম্মা আমারা বিস সিয়াম আনহা, খাওয়া বা পান করার সুযোগ দিচ্ছেন শুভ সাদিকের আগ পর্যন্ত এই আয়াতে, তারপর আদেশ করেছেন সিয়াম, মানে উদ্দেশ্য হচ্ছে বিরত হওয়ার, আলিম সাক আদেশ করেছেন কিসের, হ্যাঁ বিরত হওয়ার। এই আয়াতের ভিতরে তিনটে মুফাত্তিরাতের আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে খাওয়া, দুটো পান করা, দুটোকে মিলিয়ে একটা বলা যায়, আর এর পূর্বে স্ত্রীর সঙ্গে সহবাস করার উপর আলোচনা এসেছে, এই কারণে ওইটাও আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে যে মহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম। ইলা আখিরি কওলিহি, যে এই তাহলে এই দুটো বিষয় খাওয়া পান করা স্ত্রী সবাসের বিষয় দুটো ইজমা হয়ে গেল, মানে এই আয়াতের মধ্যে এসে গেল, এই কারণে আলোচনা বেশি ইজমা করেছেন। তো আমরা আলোচনা করছি এখানে শুধুমাত্র খাওয়া বা পান করার বিষয়ে, পরবর্তীতে ওগুলো আসবে যেগুলো আরও আরও যে সমস্ত মুফাত্তিরাত আছে আর কি। আনহা ওয়াকদ ওরাদ ফিল হাদিস ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, রোজার বর্ণনা দিয়েছেন যে সে তার খাবার এবং তার কামনা বাসনাকে আমার কারণে, আল্লাহ বলছেন আমার কারণে পরিত্যাগ করে, তাহলে রোজাতে পরিত্যাগ করতে হয়, হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল। ওয়াফিহি মাসাইল, এ বিষয়ে কয়েকটা মাসালা রয়েছে, তবে এই খাওয়া এবং পান করা সংক্রান্ত ব্যাপারটা ইনশাআল্লাহ এখানে সম্পূর্ণ মাসালা এখানে আলোচনায় এসে গিয়েছে আর কি। খাওয়া এবং পান করার বিষয় মনাস্তান খুব ইজি বিষয়, খাওয়া পান করার মধ্যে আবার কী, কিন্তু আছে অনেক কিছু যেগুলো জানা দরকার, ঠিক আছে। তো নিয়তের বিষয়ে নিয়ত করলাম হয়ে গেল, কিন্তু ওর মধ্যেই অনেক ইম্পর্টেন্ট মাসলা মাসাইল কী রয়েছে। তো ইনশাআল্লাহ এভাবে যদি আমরা রমজান মাসের মধ্যে তত তত তত শেষ করে ফেলতে পারি, তাহলে সেটা বিশাল একটা ব্যাপার হবে। আচ্ছা, আল মাসআলাতুল উলা, প্রথম মাসালা, আজমা আল উলামা আলাল ফিতরি বিল আকলি আকলি ওয়া শুরবি বিমা ইউতাগাজ্জা বিহি আল মুগনি, যা কিছুর মাধ্যমে শরীরে পুষ্টি যোগায় এমন খাদ্য গ্রহণ বা এমন পানীয় গ্রহণের মাধ্যমে রোজা ভেঙে যাওয়ার ব্যাপারে আলেমরা ইজমা করেছেন। পরে আমি একটু যোগ করেছি, ইজা দাখালা মিন মানফাজে তাম, যদি খাওয়ার জায়গা দিয়ে ঢোকে, মানে মুখ, হ্যাঁ আগের ভিতরে ঢুকতে হবে, তারপরে তারপরে মশলা মজা লাগবে, কেন তেলা ফলে সেটাও দেখতে হবে। তাহলে ইউতাগাজ্জা বিহি আল মুগনি, আচ্ছা, ওয়াক্তালাফু এবং দ্বিমত হয়েছে ব্র্যাকেট ফিমা ইয়ারিদুল জাউফা মিম্মা লাইসা বি মুগাজ্জিন ওয়া ফিমা ইয়ারিদুল জাউফা মিন গায়রি মানফাজে তাআম ওয়া শারাব মিসল আল হুকনা ওয়া ফিমা ইয়ারিদু বাতিনা সাইরিল আশিয়া সাইরিল আদা ওয়ালা ইয়ারিদুল জাউফ মিসলা আই ইয়ারিদা দিমাগ ওলা ইয়ারিদুল মেয়েদা বুদাতুল মুস্তাহিল। ইখতিলাফ হয়েছে তিনটি বিষয়ে, একটা হচ্ছে যা কিছু খায় মানুষ মুখ দিয়ে খাক, কিন্তু তা পুষ্টিকর, মানে পুষ্টি বলতে পুষ্টিকর বলতে শরীর না, মানে শরীরে ক্ষুধা তন্ত্রণা এই সমস্ত কাজে লাগলো, যেমন পাথর মার্বেল মুখ দিয়ে খেয়ে ফেললো, মার্বেল মুখ দিয়ে খেলো, পুষ্টিকর খাবার বা কোনো ঔষধ যা ভিটামিন না, কোনো একটা বিষয়ে কাজ করবে যেটা কিনা তোয়াম না খাবার না, এরকম গৈর মুকদ্দিন মানে যা তার শরীরের কোনো কাজে আসে না। এক দ্বিমত হয়েছে যদি মুখ দিয়ে খাবে সে, কিন্তু খাবে এমন কিছু যা কিনা তার খাবার না, এক কথায় খাদ্য না, পানি দিয়ে খাই যাবে, পানি হলে তো হয়ে গেল, পানি হলে তো খাওয়ার এটা দ্বিমত হয়েছে, আমি বলছি না যে এটা সহি পরে আসছে, ভুলে গেলে মানে হ্যাঁ তিনটে বিষয় দ্বিমত হয়েছে। তাহলে একমত হচ্ছে যদি মুখ দিয়ে খাই এমন কিছু খায় যা খাদ্য খাবার বা পানীয় তাহলে ওটা ভেঙে যাবে ইজমা। দ্বিমত হচ্ছে তিনটি বিষয়, একটা হচ্ছে মুখ দিয়ে খাচ্ছে কিন্তু এমন কিছু খাচ্ছে যা খাদ্য খাদ্য নয়। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এমন কিছু যা মুখ দিয়ে ঢোকানো হচ্ছে না, হতে পারে যে সেটা শরীরে পুষ্টি যোগাচ্ছে, বা যেমন গ্লুকোজ সেলাইন বা এরকম কিছু যেটা খাদ্য খাবার খিদে থেকে বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু ঢোকছে অন্য জায়গা দিয়ে, মুখ দিয়ে না। মিসলাল হকনা, হকনা মানে মূলত ইনজেকশন, কিন্তু ওলা মেকেরাম হকনা বললে এটা অনেকটা ডুস টাইপের বোঝায়, যেটা বোঝা গেল। আর তখন ইনজেকশন সুচ দিয়ে গায়ে ইনজেকশন দেওয়ার মতো ইয়ে তৈরি হয় না, এটা হচ্ছে ডুস টাইপের বোঝায় আর কি। তো অফিমা ডুস বোঝেন, ঠিক আছে। অফিমা এডিদু বা আতিনা সাইল আশা, তিন নম্বর হচ্ছে আর যা কিছু তাহলে ওইটাও কিন্তু পেটে ঢোকছে, পেটে ঢোকছে কিন্তু হচ্ছে পেটে ঢোকবে কিন্তু সেটা মুখ দিয়ে ঢোকবে না, পেটে নয় শরীরের অভ্যন্তরস্থ অন্য কোনো গহ্বরে, যেমন মস্তিষ্ক, যেমন ফুসফুস, এরকম কোনো গহ্বরে যাগুলো ঢোকে, যেগুলো ঢোকে আর কি, সেই সমস্ত সম্পর্কে সেখানে যাই ঢুকুক, যেভাবেই ঢুকুক, এই নিয়েও দ্বিমত আছে। তাহলে বোঝা গেল, ফাইন জিনিসটা বোঝা গেল, জিনিসটা ক্লিয়ার হলো, একমতটা কোন বিষয় সেটা ক্লিয়ার হলো, আর কোন কোন বিষয়ে দ্বিমত সেটা বোঝা গেল না। এখন এইবার এখানে আমরা আলোচনার মধ্যে ঢুকবো আর কি। অকদ বা লাগা কমন ফাজা আমু আন্নাহু ইউফাত্তারু বিকুল্লিমা আউসালা আদখালাহু ইলা জাওফিহি আও মুজাওয়াফিন ফি জাসাদিহি কাদিমাকিহি ওয়া হালকিহি ওয়া নাহওয়িহি। কিছু কিছু আলেম এ বিষয়ে অত্যন্ত কঠোরতা করেছেন এবং দাবি করেছেন যে যে কোনো পন্থায় তার উদরে বা তার শরীরের অন্য কোনো গহ্বরে কোনো কিছু প্রবেশ করানোর মাধ্যমে কী হয়, রোজা ভেঙে যায়, আলমুগ্নি, মানে এটা হাম্বলি মাজহাবের একটা মত, এটা মোটামুটি জমহুরের মত, মালিকি মাজহাব ছাড়া আনি মাজহাবের এটা মত। খুব অত্যন্ত বাড়াবাড়ি মানে কঠোরতা করেছেন এই বিষয়ে, ভেতরে কিছু প্রবেশ করার ব্যাপারে তারা অত্যন্ত কঠোরতা করেছেন। সাওয়া আন ওয়াসালা মিনাল ফাম আলাল আদা, স্বাভাবিকভাবে মুখ দিয়ে যেভাবে খাওয়া হয় সেভাবে খাওয়া হোক, আও গয়রিল আদা অস্বাভাবিকভাবে হোক, আও মিনাল আন এবং নাক দিয়ে হোক, কাজ সুরুত যেমন এই কোন ওষুধ এরকম নাক দিয়ে টেনে নেওয়া, নাক দিয়ে হোক, আও ইয়াদ খুলু মিনাল ওজন ইলাদ দিমাগ অথবা কান দিয়ে মস্তিষ্কে ঢুকুক, আও মায়াদ খুলু মিনাল আই নাইনি ইনাল হালক অথবা চোখ দিয়ে গলার এখানে চলে আসুক, চোখে রড দিলে গলায় ইয়ে পাওয়া যায়, কাল কোহলি যেমন সুরমা, আও মা ইয়াদ খুলু ইলাল জাউফি মিনাদ দুবুরি বিল হকনা অথবা হকনা, হকনা এর মাধ্যমে পশ্চাৎ দেশের দিয়ে ভিতরে পেটের মধ্যে আসুক, উল্টো যেভাবেই আসুক না কেন কী হবে, বোঝা গেল একটা ক্লিয়ার আগে তাসাউর করেন, বোঝার চেষ্টা করেন, কী বলতে বলছেন পরে মতামত আমি পরে কথা আসছে, আগে তারা কথাটা বলার চেষ্টা করেন না, বুঝি মানে মানে এক একজন কান ঘুরে দিচ্ছে এক এক রকমভাবে, কান ঘুরে দিচ্ছে পুকুরে পুকুরে নদীতে গিয়ে গোসল করতে গেলে বানা নাকি রোজা ভেঙে যাবে, গোসল করতে গিয়ে যদি বায়ু সারি রোজা ভেঙে যাবে, ওদিন পানি ঢুকে পড়বে অবস্থা। হ্যাঁ তো এরকম এখন কী করবেন, কতদূর কী আছে হাদিস, কতটুকু আলম কথা কতটুকু কতটুকু এখানে যৌতিক কতটুকু অযৌতিক, একবার চেষ্টা করেন জিনিসটা, রোজা হলে কথা আজকে আলোচনাটাও যদি শুধু শোনেন আদৌ কিছু না শোনেন তাও টাকা যায়, কারণ হচ্ছে এই খাওয়া দাওয়া নিয়ে মুফাত্তির রথ, এই জন্য যতটুকু হয়ে যাবে ততটুকুই হচ্ছে কাজে লাগবে, এই জন্য আপনাদের দায়িত্ব আছে শোনার। আচ্ছা এরকম দেখেন অকাজালিকা আরো এমুগ্নিতে আমি কিন্তু পুরো ম্যাক্সিমাম কথাই পুরো এই বই থেকে আমার আরবি আরবি বই লিখলে মানে এরকম হয়, আমি এতে একটা বই আছে ভেতরের বইটাও এরকম কাছাকাছি, ভেতরের বইটাও যদি ততখানি না কিন্তু এতে কাছের বই একটা ফিকি বই, মানে বলে এখানে কথা সব আর কি। একইভাবে যদি সে নিজেকে আঘাত করে বা কেউ তার ইচ্ছায় স্বেচ্ছায় অন্যের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তরবারি পেটে ঢুকে দিয়েছে, পেটে ঢুকে পড়েছে তরবারি, রোজা ভেঙে যাবে। বুঝতে হবে জিনিসটাকে, মানে উসুল উসুল আমি কি জিনিসটা বুঝি, আমি তো বুঝি না, তাই তারা এটা বুঝি না, আমি আগে আচার্য হচ্ছে, যদি উসুল হয় পেটে ঢোকা তাহলে তো ঢুকে যায়, ঢুকে পড়ছে, যদি সে খাবার হয় বা খাবার না হয় তাহলে তারা গিয়েছে তার দূর, প্রশ্নটা আমার মনে সৃষ্টি হতো তার তারা উত্তর দিয়েছে। কিন্তু আমাদের তো আমরা বহুদিন ধরে আমরা রোজা রাখছি কিন্তু আমাদের প্রশ্নগুলো সৃষ্টি হয় না, কারণ আমাদের তখন আমাদের বেরোয় নেই প্রশ্ন সৃষ্টি হওয়ার মতো, তবে কী করে পাথর খেলে যদি যদি পাথর খেলে যদি সে ইয়ে হয়ে যায় রোজা জিনিসটা, তাহলে পেটের মধ্যে ছড়ি মেরে দিল, পেটে ঢুকে পড়েছে, ছড়ি ঢুকে পড়েছে, ঠিক আছে। ফাওয়াশালা এলা যাওফি, পেটে ঢুকে পড়লো, সাওয়া নিস্তাকার রাখে যাওফি, পেটের মধ্যে থেকে যাক বা বের হয়ে যাবো, কারণ যাওয়া নেই তো কথা। যদি কেউ কোনোভাবে তার আঙ্গুল যদি ভিতরে পিছনে প্রবেশ করায় কোনো কারণে, বা মহিলারা যদি সামনে প্রবেশ করায় কোনো কারণে, বি আন ইউ জাওয়িজা মা ইয়াজিবু ইয়াজিবু গুসলুহু ফিল ইস্তিনজা, যতটুকু ইস্তিনজার সময় ধৌত করা আবশ্যক তার থেকে বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কী হবে, তার রোজা কী হবে, ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। ইস্তিনজার সময় যতটুকু দরকার তার বেশি হয়ে যাওয়ার হতে কারণ করা হচ্ছে, সেটা পরে বলা যাবে, পরে মাসে মাসে বলা যাবে, ভেঙে যাবে। ও বিনা আন আলাইহি, এর উপরে ভিত্তি করে, আশারা বা দুহুম বিল ইহতিয়াত, কেউ কেউ একটু ইহতিয়াত করতে বলেছে, ফকল তারা বলেছে আল ইহতিয়াত আই ইয়াতাগাওয়াত বিল্লাহ, সতর্কতা হচ্ছে রাতে পায়খানা করা, দিনে বেলা পায়খানা, তোহফাতুল মুহতাজ, কত এই পর্যন্ত না যা পর্যন্ত, তোহফাতুল মুহতাজ দিনের বেলায় খাওয়া নেই, ছোটরা বাসে কি করে, ঠিকই বল, আর মেয়েদের মেয়েদের কাছে পোষাবো না করা নেই তাই বলছে আর কি, এরকম গিয়েছে। আচ্ছা কুল্লুহু ইউ ফাত্তিরুহু লিআন্নাহু ওয়াসালা ওয়াসিলুন ইলা জাওফিহি বি ইখতিয়ারিহি ফাশবাহাল আকল, এ সবই রোজা ভেঙে দেবে কারণ তা তার পেটের ভিতরে প্রবেশ করছে, অতএব তা খাওয়ার মতো, কাউকে বোঝেন এতক্ষণ পরে কারণটা পাওয়া গেল, কোনো হাদিস বা কোনো কিছুই নেই, এটা হচ্ছে খাওয়ার সঙ্গে যে কিয়াস, বোঝেন জিনিসটা বুঝতে হবে, যে পেটে ঢুকে পড়েছে, পেটে ঢুকছে, খাবার পেটে ঢোকে, পেটে একটা গহব্বার, অতএব শরীরের অন্য কোনো গহব্বারে অন্য কোনোভাবে যখন কিছু ঢুকলে পারে, হ্যাঁ সেটা এটা কিয়াস, এটা কিয়াস মাত্র, এটা কি এটা খাওয়ার সাথে কি খাওয়া, তাহলে এই জিনিসটা এটা একটা জ্ঞান, যে এই যা কিছু বলছে, হ্যাঁ রাতে পায়খানা করার কথা বলছে, এই সবই মৌলিকভাবে কারণ হচ্ছে এই এই ওসুলের ভিত্তিতে, আচ্ছা কাজা কাল আল মুগনি, এই কথাটা এই কারণটা দেশ কোথায় বলা হচ্ছে, আল মুগনি কাজা কাল, তিনি এমনটি বলেছেন, অলাউ তা আম্মালতা ফিহা দিখিল আসিয়া অজাদ্দাহা আব আদা সাইয়েন আন মাফহুমিল আকলি ওয়া শুরবি লাভজন ও মানা, যেটা তিনি এরকম বলেছেন, কিন্তু চিন্তা করলে দেখা যাবে, এই সমস্ত বিষয়ে চিন্তা করলে দেখা যাবে যে তা পানাহার করার বুঝ তার থেকে বহু দূরে, সেটা বাক্যগত ভাষাগতভাবে বলি বা অর্থগতভাবে বলি, মানে শব্দের মাধ্যমে বলি বা অর্থগতভাবে বলি। ফা দুখুল শাইকি মিনাল ওজন ইলা দিমাগ, যেহেতু কানের মধ্যে দিয়ে কোনো কিছু মস্তিষ্কে চলে যাওয়াটাকে কোনোভাবেই খাওয়া পান করা বলা যায় না। ওয়াকাজা সাইফু ইজা দাখালা ফি জাওফিহি, এভাবে তরবারি পেট হয়ে গেলে পরে সেটা খাওয়া বলা যায় না। লা ইউকালু আন্নাহু আকালা সাইফ, যে সে খেয়েছে। ওয়ালা ইউজাদু ফিহি মানাল আকল মিনাত তাগজিয়াতি ওয়াল ইগনা আনিল জুই ওয়াল আতাশ, তার মধ্যে খাবারের অর্থও পাওয়া যায় না। খাবারের অর্থ হলো পুষ্টি যোগানো এবং ক্ষুধা তৃষ্ণা থেকে বাঁচানো, নিবারণ করা, এটাও পাওয়া যায় না, এটাও পাওয়া যায় না। ঠিক আছে, আবার ইয়েতে লেখা তো কখনো সব কোন দিক চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্বাভাবিক কথা, এটা তো উল্টো পাল্টা মতো হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ওয়া জাহাবা আখরুন, অন্য কিছু আলেম বলছেন, ইলা আন্না মা ইয়াদখুলু ফিল জিসমি মিন গায়রি মানফাজিত তুআম ওয়া শারাব মিন আল আদুইয়াতি ওয়া গায়রিহা আন্নাহু লা ইউফাত্তিরু ওয়া ইন কানা মুগাজ্জিয়ান আও মুগনিয়ান আনিল আকল ওয়া শুরব, যে শরীরে যা কিছু ঢোকে অন্য কোনো রাস্তা দিয়ে, খাবার রাস্তা না, যদি তা হচ্ছে পুষ্টি যোগায় বা এমনকি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দেয়, তাও কি হবে না, তাও হচ্ছে ভাঙবে না। আচ্ছা, এটা মানে একটু পরে আসবে, এরকমও আছে আর কি। ঠিক আছে, আর অকাদ তাসাহালা কওমুন, কিছু কিছু আলেম হচ্ছে কি করেছে, তারা হচ্ছে এ বিষয়ে নরম পন্থা অবলম্বন করেছে। ফা জাহাবু, তারা গিয়েছে ইলা আন্নাহু লা ইউফাত্তারু বিমা লা ইউসাবি তুআম ওয়ালা শারাব, যা খাদ্য পানীয় হিসেবে গণ্য না তা দ্বারা তা খেয়ে নিল, কাল হাসা ওয়া গায়রিহি, যেমন পাথর মার্বেল এসব খেয়ে নিলে পরে কি হবে না, কোথাও ভাঙবে না। এটা হচ্ছে একদল আলেমের মানে এরকম মত আর কি। ঠিক আছে, আচ্ছা, ওয়ালা আল্লা মান ইয়াজহাবু ইলা যালিকা ইহতাযু বি আন্নাল কিতাব ওয়া সুন্নাহ ইন্নামা হাররামাল আকল ওয়াস সুর আল মুতাদ ফামা আদাহা ইবকা আলা আসল ইবাহা আল শারহুল কাবীর, যে এদের যুক্তি সম্ভবত এই যে কোরআন হাদিসে খাওয়াকে নিষেধ করা হয়েছে, তো খাওয়া বলতে যেটা বোঝায় তার বাইরে কোনো কিছু মানে যেটা খাওয়াকে জন্য হয়, খাওয়া স্বাভাবিক যে খাওয়া মানুষকে জন্য খায়, সেটা ছাড়া অন্য কোনো কিছু কি হবে না, তার ভেতরে ঢুকবে না। এটা হচ্ছে ইয়ে, এর উত্তর দিচ্ছেন আল মুগনিতে, ওয়ুজাবু বি আন্না দালালাতাল কিতাবি ওয়া সুন্নাহ আলা তাহরিমিল আকলি ওয়া শুরবি আলাল উমুম, কিতাব সুন্নাতের হচ্ছে দাবি হলো লাভজন ভাষাগতভাবে খাওয়া এবং পান করা থেকে নিষেধ করা, খাওয়া এবং পান করা থেকে নিষেধ করা। এর উমুম নিঃসন্দেহে লাভ অনুযায়ী মার্বেল খাওয়াকে খাওয়া বলা যায় নিঃসন্দেহে স্বাভাবিকভাবে, হ্যাঁ খাওয়াই বলবে, তাহলে কোরআন হাদিসের উমুমকে এখানে তো তাকসিস করা যাবে না, এটা হচ্ছে যুক্তি। ফায়াদখুলু ফিহি মাহাল্লুন নিজা, অতএব যে বিষয়ে কথা হচ্ছে এটার মধ্যে ঢুকবে, কারণ সেটাও খাওয়া বলে গণ্য আল মুগনি। ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে ইন্নাল্লাহ নাহা আনিল আকলি ওয়া শুরবি ফামান আকালা হাসাতান আও গায়রাহু মিম্মা লা ইউগাজ্জি ফাকাদ আকালা লিআন্নাহু লিয়ান্না উমুম আল্লাহ দিয়ে তা না বালুহু, যে মার্বেল খেলো সেও কি করলো, সে খেলো, কারণ লাভ শব্দটা খাওয়া শব্দটা কি, এটা আল্লাহ রসুল খাওয়ার কথা বলছে, খাওয়া সেখানে আমি কাজ করবো কিভাবে, দলিল ছাড়া এভাবে কি কাজ করা সম্ভব না। আচ্ছা, ফয়ামবাগি আয়ুফাত তোরা বিহি আসাইম ওয়াহিয়া হজ্জাতুন কবিলা, অতএব একে এর মাধ্যমে কী করা উচিত, মানে রোজাদার ই হবে এটা মিটেই বলা উচিত, আর এটা হচ্ছে শক্ত দলিল, একটা মত পাওয়া গেল যে মুখ দিয়ে যেটা খাওয়া বলে, মুখ দিয়ে যেটা ঢোকে এক কথায়, এটা যাই ঢুকুক না কেন সেটা কী হবে, সেটা খাওয়া বলে বন্ধ হবে, সেটা রোজা হচ্ছে ভেঙে যাবে, এটি শক্ত কথা। এখানে অকারণে মাঝখানে ওই যে মানে পুষ্টি বা এইসব বিষয়গুলো নিয়ে আসাটা বাইদ হয়ে যাচ্ছে, এটা ওই বাইদ ইস্তেমাল করে এখানে খাস করা যাবে না, কারণ কোরআন হাদিসে স্পষ্ট অর্থের মধ্যে খাওয়া নিষেধ করা হচ্ছে, আর এটা খাওয়া বলেই গণ্য। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এরপরে আসলে এইটা যে কিছু লোকে আবার বলেছে যে যদি যদি হচ্ছে মানে পুষ্টিকর কোনো কিছু মুখ ছাড়া অন্য কিছু দিয়ে ঢোকে তাহলে কি সেটা হচ্ছে রোজা তার ভেঙে ভাঙবে না, কিছু কারণ বলেছে হ্যাঁ ভাঙবে না, যেমন গ্লুকোজ স্যালাইন দিল পুরোলিভ, হ্যাঁ খাবার লাগে না, খিদেও লাগে না, সেশন লাগে না, শরীরে কোনো সমস্যাও হয় না, এটাকে তারা বল যেহেতু এটা খাও না ওখান থেকে, এরপরে এটা ওখান থেকে এটা আসে যে যেহেতু ওটা মুখ দিয়ে খাবার যেরকম হচ্ছে ওর তো মুখ দিয়ে ঢুকছে ঢুকছে না, কেউ কেউ অল্প অল্পনা যে খেয়েছে, কেউ অল্পনা যে খেয়েছে। আচ্ছা, ওয়াহাজা দঈফুন আইদান, এটাও দুর্বল, লি আন্নাহু, যদি কেননা ওয়াইন কান আলাইহু সাম্মা আকলান আও সুরবান মিন জিহাতিল লুগা, যদি এটা ভাষাভিত্তিকভাবে এটাকে খাওয়া বলা যায় না, খাওয়া বলা যায় না, ইল্লা আন্নাহু ফি মান আল আকল আসুর, তবে তা খাওয়া এবং এর মতো স্থানে, তার অর্থটা তার যে উদ্দেশ্য তার যে হ্যাঁ ফায়ুফাত্তার বিহি, অতএব এর মাধ্যমে কী হবে, রোজা ভাঙবে, কাল ইনজাল বিল ইস্তিমনা ওয়া গাইরিহি, যেমন সহবাস ছাড়া অন্য কোনো পন্থায় যদি নির্গত হয়ে যায় রোজা ভেঙে যায়, কারণ সহবাস করে মানা করা হয়েছে, সহবাস না, কিন্তু যেটা যে উদ্দেশ্যে মানা করা হয়েছে যদি সেটা আমি আদা করে, এই জন্য এটা ওই ওখানে লাভের উমুম যেমন দেখতে হবে, আবার মানাও কিন্তু ওখানে এই দুটো হচ্ছে জাহির, এই দুটো হচ্ছে এখানে মূল বিষয় হচ্ছে এই দুটো, অবিল জুমলা মোট কথা, ফালা ইউফাত্তারু আসসাইম ইল্লা বিমা ইউসাম্মা আকলান আও সুরবান, মানে অনেকে আছে এই যে মানে মুক্তি ঢুকছে না, অতএব হচ্ছে মানে ইয়ে করবে মানে এটা রোজা ভাঙবে না এই ফতোয়া দিচ্ছে, কিন্তু 40 বছরও তার মাথায় এই উদাহরণটা আসবে না, ওই জায়গায় ইজমা, ওটা ইজমা যে ওটা আলবানি বা এরকম কিছু লোক বিভিন্ন মত দিয়েছে, তারা আসলে খড় এক লাইল ইজমা, কোনো দ্বিমত নেই আলমগ্নিতে কোনো আওয়াজ আছে, আলমগ্নি খাওয়া উচিত না, যে যে অন্য কোনোভাবে সাহাত মিটিয়ে ফেলে আর কি, ওটা ওটা মোটামুটি ওটা ইজমা দ্বিমতটা এখানে, কিন্তু ওই জিনিসটা ওটা সেও বলবে, দেখা যাচ্ছে অন্য জায়গায় সেও বলবে যে এটা এটাই, তখনও তো লাভ দিচ্ছে কিসের উপরে, জানি না আমি কেন বলছি, জানে না উসুলটা কিসে, জানে না, এই জন্য এটা বলবে, এখানে উসুলটা হচ্ছে কি লাভ দিচ্ছে উপরে তার মানা, একটা লাভ ফলো করা একটা লাভ আর মানা ফলো করা, এখানে আমি তাই করছি লাভ দে সহবাস, তা সেখানে ইনসাল না হলেও হয়ে যাচ্ছে সহবাসের ক্ষেত্রে, সেখানে যদি নির্বাচন নাও হয় সহবাস ওটা হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় এসে নির্গত হওয়াটা সহবাসের স্থানে চলে যাচ্ছে, কারণ ওটা তো ওর মতোই গোসল ফরজ করে এবং ওটা ইয়ে হয়, বোঝালো জিনিসটা, এই যে হচ্ছে ইসা, এই যে কিয়াসটা 40 বছর তো আমাদের আসবে না, সে বই লিখে পুরা মানুষের মানুষের পিট খুঁজে করে ফেলবে, বই লিখে মানুষের পিট খুঁজে হয়ে যাবে, কিন্তু তার মাথায় এইটা আসবে না, কিন্তু আমি যখনই মাসালা এনে চিন্তা করলাম তখন এটা এটা এটা এই এই জিনিসটা, এটা কোনো বইতে কিন্তু এর সঙ্গে লাগাইনি, মানে এই যে এটা মানে এই উদাহরণটা, এই উদাহরণটা মানে এর পরপরই এটা এটা লাগাইনি, কিন্তু এইটা লাগালে পরে ওটা সমাধানটা আসে যে ওখানে জিতিবারুল মানা। আচ্ছা, অবিল জমলা মোট কথা, ফালা ইউফাত্তারু সাইমু ইল্লা বিমা ইউসাম্মা আকলান আও শুরবান। রোজাদারকে রোজা ভঙ্গ হয়েছে বলা যাবে না যতক্ষণ না সে এমন কিছু করে যাকে খাওয়া খাওয়া বা পান করা বলা যায়, এক সেটা যাই হোক না কেন। ওয়াইন কানা গয়রু মুকজিন, যদিও তা অপুষ্টিকর হয়। লিয়ান্না উমুম আল কোরআনি ওয়া সুন্নাতি ইয়াতানাওয়ালুহু, কেননা কোরআন সুন্নাহর উমুম এটাকে এটাকে হচ্ছে অন্তর্ভুক্ত করে, এটাকে এটা অন্তর্ভুক্ত করে। অবিমা এবং কমা মাকাম আল আকলি ওয়া শুরবি, আর যা খাওয়া ও মাকাম স্থানে চলে যায়, গ্লুকোজ মিন জিহাতি তাকজিয়াতিল বাদান অলিগনা আনিল জুই ওয়াল আতাস, শরীরে পুষ্টি যোগানোর দিক থেকে এবং ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার দিক থেকে সে ওই স্থানে চলে গেল, তাহলে ওটাই করে ফেললাম। তাহলে অন্য কিছু হলে সেটা এদিকে আসতে হবে, আর খাবার দিতে গেলে ওখানে তো উমুম রয়েছে, ওখান তো সাহায্য হলো উমুম। আচ্ছা লিয়ান্নাহু ফি মান আল আকলি ওয়া শুরবি, কেননা তা হচ্ছে খাওয়া মান করার অর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফাইউ কসু আলাইহি, তাই তারপর ক্যাচ করা হবে, তারপর কী করা হবে এছাড়া। ওয়া গয়রু জালিকা, এছাড়া অন্য যা কিছু আছে, লা ইউফাত্তারু বিহি লিআদমি দালিল আলাইহি, তা কী করা হবে না, তা হচ্ছে ভঙ্গ করা হবে না, কেননা সে ব্যাপারে কোনো কী নেই, কোনো হচ্ছে দলিল নেই। মিন নাসিন আও কিয়াসিন, নাসও নেই সেখানে কিয়াসও নেই। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো করবেন, এখানে কিয়াসিন জালি বলতে হবে আর কি, ওই যে বাইদ রয়েছে। আচ্ছা এইবার আসলে কিয়াসের শোভা তো চলবে না। ইবনে তাইমিয়া বলেন রাহিমাহুল্লাহ, ওয়াল্লাযীনা ক্বালু ইন্না হাযিহিল উমুর তুফাত্তিরু, যারা বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে রোজা ভঙ্গ হবে, কাল হুকনাতি ওয়া মুদাওয়াতিল মামুমাতি ওয়াল জাইফা, যেমন হুকনা, হুকনা বলতে দুষ, এবং দিমাগে পৌঁছে যায় এমন অস্ত্রোপাচার, শরীরে পৌঁছে যায় এমন অস্ত্রোপাচার, লাম ইয়াকুন মাআহুম হুজ্জাতুন নাবিজি, রসুলান্তে তাদের কোনো হুজ্জাত নেই। ওয়াইন্নামা যালিকা বি বিমা রাআউহু মিনাল কিয়াস, এবং এইসব তারা বলেছে হচ্ছে কিয়াসের মাধ্যমে, তারা যে কিয়াস মনে করেছে, সেই কারণে তারা এগুলো বলেছে, যা কিছু বলেছে মনে করেন রাত্রির পায়খানা করা পর্যন্ত সব কিয়াস হবে, কিন্তু আমরা তো কিয়াস এটা বুঝতে হবে। ও আকোয়া মা ইস্তা এহতাজু বিহি, এ বিষয়ে তাদের সব থেকে বড় দলিলটা হলো, তারা দলিল দিয়েছে আমার সবচেয়ে শক্ত দলিল হলো, কৌলুহু রসুলের কথা, বালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা ইয়াকুনা ইল্লা আন তাকুনা সাইমা, তুমি জোরে নাক দিয়ে পানি নাও ওযু করার সময়, খুব বাড়াবাড়ি করো এ বিষয়ে বা জোরে নাও, তবে রোজা অবস্থায় এরকম করো না, রোজা অবস্থায় এরকম রোজা অবস্থায় না। ফাকাদ জন্নু আন্নাহু ইন্নামা ইউনহা আনিল মুবালাগাতি ফিল ইস্তিনশাক ফি আসাওমি মাকাফাতা আই ইয়াসিলাল মা ইলাল কুলিয়া আউ দিমাগ, তারা এটা মনে করেছে, এটা আমার কথা, তারা এটা মনে করেছে এই কারণে যে মনে করেছে যে নাক দিয়ে পানি টানলে পরে সেটা হয় ফুসফুসে যায় নয় দিমাগে যায়, হাদিসে তাহলে এই কারণে বল মানা করা হয়েছে, দিমাগে বা ফুসফুসে চলে যাবে এই ভয়তে কী করা হয়েছে, মানা করেছে, কিন্তু আসলে মানে তাই বোঝা গেল তাহলে কি দিমাগে বা দিমাগে বা ফুসফুসে গেলে পড়ো কি বোঝা ভেঙে যায়, এই হাদিস থেকে এভাবে দলিল দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ বোঝা গেল, ফাতা ভাইয়ান আন্না উসুল আর সাইয়েন ফিল কুলিয়াতি আবির দিমাগ মুফাত্তির, ওই উকস ও আলাইহি কুল্লা মোজাফেন ফিল ফিল জিস, এর উপরে শরীরে আর্ধেক যে যে সমস্ত ফাঁকফোঁক করা আছে এগুলো কী করা হবে, ক্যাচ করা হবে, ঠিক আছে। ও হাজা দাইফ, এটা দুর্বল, এবার বিরা কেট ইমতাবের কথা, লিয়ান্না মান নাশাকাল মা বিমান খরাইহি ইয়ানঝিলু ইলা হালাকিহি সোম্মা ইলা জাউফি, কেননা যে নাক দিয়ে পানি টানে ফুসফুসে বা মস্তিষ্ক অত্যন্ত বাইর আগে আইবে তার গলায়, আমি ওই মামার উপরে একদিন কোথায় এই এখানে দলিল দিতে মানে আগে আসবে গলায় নিষেধ করার, নিষেধ করেছে তো কারণ তো রয়েছেই, তারা গলায় ফেলবে, গলায় আসলে আমার খেয়ে ফেললো। এখান থেকে এই প্রমাণ পাওয়া যায় যে মুখ শর্ত না, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু গলায় জেলে আসা ওইটা আকল, গলায় আসলে ওইটা খাওয়া বলা যায়। হ্যাঁ, মানে যদি এই হালাক নেমে যায় আকাল আহ আকাল মানে এই পর্যন্ত মাজমুল ফতাওয়া দলিল প্রমাণ বা ইয়ে আর কি। ঠিক আছে, ওয়াতাহসিলু মাযহাবি মালিক, ইহিমা মালিকের মাযহাব হলো আন্নাহু ইয়াজিবুল ইমসাক আম্মা ইয়াসিলু ইলাল হালক, মানে গলা পর্যন্ত পৌঁছায় যেটা, মিন আইয়ি মানফাজিন ওয়াসালা, যে কোনো ই দিয়ে হোক, মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, এমনকি চোখে দিয়ে যদি গলায় ফেলে আসে, যেখানে তার সঙ্গে গলাটা হচ্ছে কেন ইয়ে ধার্তব্য। ঠিক আছে, মুখজিয়ান কানা গয়ের মুখজি, তা পুষ্টিকর হোক বা না হোক, বিদাতুল মুস্তাহিদ। আচ্ছা, এ বিষয়ে তার নিকট শর্ত হলো অসার্থ ইংদাহু আইয়াসিলাল হালক, হালাকে পৌঁছানো, ফালাই উফাত্তর বিমা ইয়াসিলু ইলাল কুলিয়া বিল ইস্তিনশাক আও ইলাল জাওহ বিল হুকনা আও ইলাল দিমাগ বিল ওজন ওগাইরিহি। এখানে হ্যাঁ হ্যাঁ, আমি এই বিষয়টা কোয়াতে যা তোমার তো আছে, মানে ওখানে কিছু ইয়েও আছে, কিছু মানে ইয়েও আছে বললাম এখানে হচ্ছে, মানে ইয়ে ছাড়া মানে হালাকান আনা এসে কান দিয়ে হচ্ছে মস্তিষ্কে চলে যাওয়া বা হচ্ছে মানে হুকনার মাধ্যমে যাওয়া বা এরকমভাবে এই সমস্ত দিয়ে হবে না, গলা দিয়ে কী করতে হবে, গলা দিয়ে যাইতে হবে। এটাই হচ্ছে ইমাম মালিকের মৌলিকভাবে এরকম মাধ্যম রয়েছে, কিন্তু কিছু আছে অথবা দরকার প্রেস পোস মধ্যে মোটে যাবো না। এখানে হচ্ছে হ্যাঁ, তো এটা হচ্ছে এই জন্য হলো, মানে এটা হচ্ছে মালিকের মত মৌলিকভাবে, আর আমরাও মূলত হচ্ছে এই এই জিনিসটাই হচ্ছে মানে বলছে আর কি। অলায়ু ফাত্তরু বি বিসুউদ ইল্লা আই ইয়ানজিলা ইলা হালাকিহি, নাক দিয়ে ওষুধ টেনে নাই সেটা যদি হালাকে না আসে ফুফুস চলে গেলে করো পারো তো কী হবে না, ইমালাকের মত আল মুগনিতে উল্লেখ করেছে। ওয়াকাল ওয়াল হুকনা বিল ফাতাই লা শাইয়া আলাইহি, মাহবুল জালিল, মাহবুল জালিল বলছে যদি সুতা ঢোকাই মানে পেছন দিয়ে কোনো কারণে, তাহলে কি কারণ বা অকারণে কোনো কিছু না, আমি কারণ ব্যাখ্যা করছি জাস্ট যে মানুষ অকারণে তো। হ্যাঁ, তো ফাতাইল যদি কোনো সুতা সুতা বলে যদি পলতে বা এই টাইপের কিছু, ঠিক আছে, কোনো কারণে দোষ যেমন কি হবে না, তার হচ্ছে ভাঙবে না। তারা আবার দিমাত করেছে কেউ কেউ যে তরল হলে পারে হবে কিনা, এই জন্য বলছে যে জটিলতা আছে, কিন্তু মৌলিক হ্যাঁ মৌলিক কথা হচ্ছে যে হচ্ছে এখানে এটা হবে না। ওয়াকতলা ফুফিল হুকনাতে আল মাইয়া, তরল তরলের ব্যাপারে তারা দিমাত করেছে, বিনান আল আন্না হাইয়াসিলু ইলাল মিদাতি আমলা ওয়াহালি উগজি আমলা, তাতে পুষ্টি হয় কি না হয় এই বিষয়ে দ্বিমত করে, এবং তা পাকিস্তানিতে পৌঁছায় কি না পৌঁছায় এই বিষয়ে দ্বিমত করে, তারা এই বিষয়টা নিয়ে তাদের তারা মনে দ্বিমত করেছে আর কি। ঠিক আছে, তো এইভাবে এই মূল কথাটা হচ্ছে যে এ জায়গায় এই এইটা আসবে একদম সবারই লাস্টে আর কি, যে অবিল জুমলা, মোট কথা হলো যে হয় সেটা খাদ্য খাবার বলা যায়, খাওয়া বলা যায়, পানি পানি মারাম হইতে হবে যদিও তা পুষ্টিকর না হয়, অথবা খাদ্য খাবার উদ্দেশ্য হাসিল করে দেয় সে জায়গায় জহির ও বাইন হওয়া বিষয়টা, মানে খফি না হওয়া, কিছু পুষ্টি আসে কি না আসে এরকম না, জিনিসটা হচ্ছে আসলে মৌলিক যেখানে অর্থ যেখানে কী আস হবে সেখানে তো কী হতে হবে, সেখানে প্রকাশ্য বা স্পষ্ট হতে হবে। এই হচ্ছে তাহসিলুল মাযহাব, মানে বিষয়ে মৌলিক যে হচ্ছে ইয়েটা, যে খাদ্য পানীয়। এইবার আশা করি যে দিনের বেলা পায়খানা করা যাবে কি না যাবে, মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ সবগুলো ক্লিয়ার হয়েছে বিষয়টা, মানে আলোচনা দিলে সৃষ্টি। এখন আমি সব খুলে বলে দিতে গেলে পরে এখন আমি যখন বলছি যে কারণ এই বিষয়ে সামনে হাজারটা বিষয় আসতে পারে সামনে, কিন্তু মৌলিক বিষয় হচ্ছে ইসলাম, ইসলামের ইসলামের বেড়া ঠিক করে দিয়েছে, বাদ্যগুলো অনেক ঠিক করে নিতে হবে। সব আমার বলি দেওয়া দরকার, তোমার হচ্ছে কোনো ইয়ে নেই, এই খাদ্য খাবার সে কম বেশি যেটাই খাওয়া পাথর খায় পাথর বাদলি যদি হচ্ছে নিবারণ হয় শক্ত হয়ে দাগ দেখা যায় পেটের মধ্যে। এখন মনে করেন আপনার আছে কোন জায়গা কেটে গিয়েছে, টিটিনাস দিবেন, ইনজেকশন দিবেন, কি হবে? আসল বলো তাহলে পাথর খাইলে তাহলে বাংলা মাংস খারাপ, পাথর খেয়ে মনে আছে না মুখ দেখাছে বাইরে আছে এই কেন্দ্রে গিয়েছে মন করেন, কান দিয়ে গিয়েছে, কান দিয়ে গলা দিয়ে বেরিয়ে গেছে, এই গলার ভিতর দিয়ে আপনি হলা যায় ওইটাই খাওয়া বলা যায়, নিজ দিয়ে পাতা চলে গেল চলে যায় নাম খাওয়া। যেমন আমার তো পাথর চলে যাওয়া তার নাম খাওয়া, আচ্ছা পরে কাটিং করলে তো ঠিক আছে বোঝা গেল জিনিসটা, মানে তাসসুদের মাঝে মানে মোটামুটি ঝোপ দাবি না কাজ উল্লাম আলেমদের কথাবার্তাটা যে মৌলিক অংশগুলো মানে ওই দলে কত পর্যন্ত গিয়েছে, এই নিয়মটা এই নিয়মটা মন ফুরি না থাকলে লেখা যায় না, আছে সব সামনে কিন্তু কোনটা যে কোথায় নিয়ে বসাবো বসিয়ে যে সিরিয়াল করবো এটা হচ্ছে ইয়ে করা যায় না। তাসনিফ বলে এটাকে বুঝলে আব্দুল ভাই। আল মাসআলাতু সানিয়া দ্বিতীয় মাসআলা, উলিমা মিম্মা সাবাকা আল ইতিবারু ফি মানাল আকলি والشرب الوصول الى الحلق من اي منفذ كان كالفم والانف وغيره বোঝা গেল যে হচ্ছে উদ্দেশ্য মানে আকলের বা আকল বা শুরব খাওয়া বা পান করা এর হচ্ছে মানে এখানে ধর্তব্যের বিষয় হলো গলায় পৌঁছানো, তা যা দিয়ে হোক না কেন, তা নাক দিয়ে হোক বা মুখ দিয়ে হোক বা যে কোনো জায়গা দিয়ে হোক না কেন, অগাইরিহি হাত্তা কলা বাদুহম, এ কারণে কেউ কেউ বলেছে ফামাল কহলু ফামা ওজাদা তো আমহু ফি হালকেহি আও উলিমা আলিমা উসুলুহু ইলাইহি ফাত্তারাহু, যদি শর্মা গ্রহণ করে চোখে আর তা যদি গলায় পৌঁছে গিয়ে বলে বোঝা যায় তার স্বাদ পাচ্ছে গলা গলার এখানে, হ্যাঁ বা অন্য কোনো হবে সে বুঝতে পারছে তাহলে তা কী হবে রোজা মেয়ে যাবে। আলমুগ্নি অকাদ নাকালা ফি মাহবুল জালিল খিলাফান ফি আল কদা ফি ওয়াজ ফি ফি উসুল ফিমা ওসলা লি হালাকিহি মিন রাসিহি, মাথায় তেল পানি দিয়েছে আর গলায় খাদ পাচ্ছে, মাথায় কিছু দিয়েছে তো গলায় খাদ পাচ্ছে, সেক্ষেত্রে তার রোজা ভাঙবে কেন এই বিষয়ে মাহমুদ আলী একতলাফ উল্লেখ করা হয়েছে। ফকাল আবাদ তাহলে মানফাজ এখানে উদ্দেশ্য না, মানফাজ এটা এটা এটা বোঝানোর জন্য বলছে আর কি। ফকাল আবাদ হুম কেউ কেউ বলেছে ইন ইস্তাত আমাহা ফি হালাকে, যদি হালাকে তার স্বাদ পায় কদা কাজা করবে অয়লা ফালা তাহলে নানা করবে না। ওকাল বাদহুম বি আদমিল কদা, কেউ কেউ বলেছে এটা কাজা করা লাগবে না। ওয়া ইন অসালিল হালাকে, যদিও তার হালাকে এটা পৌঁছে যায়। ওয়া সাবাবুল খেলা দুমাত্র দুমাত্র কারণ ইন্না হাদিহি মানাফিজুন দৈয়িকা ও উসুলুহা ইলাল হালাক নাদির, যে এগুলো হচ্ছে মানে খুবই সূক্ষ্ম সংকীর্ণ হচ্ছে মানফাজ, আর হালাকে পৌঁছানোটা অত্যন্ত বিরল ঘটনা, বিরল ঘটনা, বিরল হলে কী হয়, এটাই আসলে মাহমুদ আলীর কথা শেষ। এবার বিরল হলে ফাই ইউমকিনু আইয়ুজ আলা হাদা ফি জুমলাতি মান আউসালা ফি হালাকিহি শাইয়ান বিলা কসদিন আউ ইখতিয়ার ফা হুকমুহু কান্নাসি কামায়াতি লাহিকন ইনশাআল্লাহ। যেহেতু এটা নাদির, এখানে দিলে পারে যে গলায় পৌঁছাবে এটা নিশ্চিত তো নাই, চিন্তাই করা যায় না। তাই সে যেই পৌঁছাচ্ছে না নাদিনে পৌঁছাচ্ছে, আর না জেনে পৌঁছালে পরে তার হুকুম হচ্ছে ভুলে যাওয়ার, ভুলে যাওয়ার মতো যেমনটি পরে আসবে। এই জন্য নাদিরের ভূমিকাটা কি এখানে নাদির হওয়ার কারণে, নাদির যদি এখন দেখা যায় যে কোনো কিছু আমি চোখে দিয়েছি আমি চিন্তাই করি না যে গলায় পৌঁছাবে, ভাঙবে না, কারণ সে তো সে তো ইচ্ছাকৃত করেনি। এই জন্য কোনো কিছু গলে ভাবা না দেখো, আমি গলার মধ্যে দিয়ে গেলে নিচ্ছি তো আমি জানি যে গলায় পৌঁছাবে, কিন্তু বা নাকের মধ্যে দিয়ে জোরে নিঃশ্বাস টানছি এটাও সবাই জানে গলে। হ্যাঁ, চোখের বিষয়টা অনেকে জানে, এখন ওখানে শরীরের অন্যান্য বিভিন্ন জায়গা আছে, যেসব জায়গায় এটা কেউই জানে না। হ্যাঁ, ভাঙবে না, কেন ভাঙবে না, এই কারণে যে সে তো ইচ্ছা করেও মাথায় দিইনি, ঢোকানোর মধ্যে মাথায় দিইনি, কিন্তু নাকের বিষয়টা কানের বিষয়টা কোনো আমরা জানি না, কানের মধ্যে দিলে পারে যে হালাকে পৌঁছায় না আমার জানা নেই। তো যদি আমরা যদি দিই তাহলে হালাকে যদি পৌঁছায়ও তাহলে ভাঙবে না, তবে যদি এরকম মাঝামাঝি ঘরটা তারপরেও দিই তাহলে এবার কি বোঝা গেল যে একটা ক্লিয়ার। কিন্তু মূল বিষয়টা খেয়াল রাখতে হবে এখানে যে হচ্ছে মানে এই যে নাদিরের সঙ্গে কি মিলল, হ্যাঁ মানে আসলে সে জানে না তো, কারণ যেখানে গলিব সেখানে কি হবে, যেখানে গলিব সেখানে তো সে জানি কত কাজটা, আর যেখানে নাদির সেখানে কি হচ্ছে জানছে না। ওকে, বিষয়টা বোঝা গেল। আচ্ছা, আল মাসালাতু সালিসা, তৃতীয় মত, এই সরি তৃতীয় মাসালা, লা ইশতারাতু ফিল ওয়াসিল আই ইয়াকুনা কাবীরান আও কাসীরান, যেটা পৌঁছাচ্ছে সেটা বড় হওয়া বেশি হওয়া শর্ত না, যেমন বলছে না ভারী হওয়া, বাল বাল ইউফাত্তিরু ইউফাত্তারু বিকুল্লি মা লাহু জিসমুন ইজা ওয়াসালা ইলাল হালক, যা কিছু জিসিম আছে, জিসিম জুসাইম, যা কিছু মানে জিসিম আছে মানে যেটা বস্তু বস্তু, ঠিক আছে, তা কিছু মানে তার একটা জুর্ম আছে ছোট হোক বড় হোক সেটা পৌঁছালে পারে, উলিমা উসুলুহু বিতামিনা গায়রি, আর সেটাতে পৌঁছিয়েছে হালাকে তার স্বাদে বর্ণ কিছু বন্ধ বলা আছে, হ্যাঁ তাহলে পারে কি হবে, হাত্তা কলা বা দুহুম, এমনকি কেউ কেউ বলেছে ইজা অতদার তো আমার দোকানের কেদরি ইউফাতেন, যদি হচ্ছে মানে বা রান্না হচ্ছে আর সে ধোয়া উড়ে আসছে, ওই ধোয়া যদি সে হচ্ছে এরকম মানে তার মুখের মধ্যে গ্রহণ করে আর তার স্বাদ পায়, সেটা ডালের স্বাদ উপেত পারে, কিন্তু ডালের স্বাদ পায় গলায় তাহলে কী হবে, কিছু তাহলে কিছু তার ঢুকেছে ভিতরে, কিছু কিছু গিয়েছে, সেটা কতটুকু সেটা দেখার বিষয় না। দেখা গলায় গলায় তার জমি গেছে মানে গলায় তার স্বাদ পাচ্ছে, পানি কম আসতে পারেনি, ঠিকই বলেছ, তখন ড্রপ দিলে একটা ড্রপ করে টালা দেয় ইয়ে আছে মানে বিভিন্ন পদার্থ দিয়ে মানে স্বাদ আছে বলে আসে, কিন্তু পানও মনে হয় যায় কিন্তু না, পানি তো স্বাদ আছে, পানির একটা স্বাদ তো গলা পর্যন্ত যায়, রোজা অবস্থায় যদি যদি পানির একটা ফোঁটাও যদি গলায় পৌঁছায় তাহলে তাও তিনটা ছুরিলে একেবারে ড্রপে তো আলাদা কি কি স্বাদ, শরীর চনমনি উঠবে একেবারে, আমার শরীর মানে বুঝেছেন, পানি আসলে যায় না, আর যা যাওয়াটা তাহা খুব খসে না, সেটা জানা ভেবে লাভ নেই, মানে পৌঁছানো পড়ে যাবে ধারা, পৌঁছাইছে কারণ জানি না, সেটা জানা তো কোনো লাভ নেই, পৌঁছালো তার কথা হলো শুধু মানে যাই না, তো বুঝতে পারছেন না, ওলিমা উসুলু হবে তো আমি না গরি হাত কলা বাদ হমি যা ওয়াজাদা তো আমার 11 বুঝা, আচ্ছা এরকম ভাবে ওয়াকাল আবাদু শাফিঈয়া ফি দুখান, আচ্ছা এরকম ভাবে আপনার হচ্ছে রাস্তার যে হচ্ছে ধুলো ওড়ে বা আটা যেটা উড়ে ওড়ে একবার আসতে পরে, এই পরে আসতে পরে আসার কারণও আছে, এখন এখন মনে তো করলে হবে না, যখন লিখেছি তখন পরে আসার কারণ আছে। ওয়াকাল বাদুন সাফি কিছু কিছু সাফি আজম বলেছেন ফির দোকান আল্লাদি ফিহি রাইহাতুল বখুর আউগাই রিহি, যে ধোয়ার মধ্যে সুগন্ধি মিশ্রিত রয়েছে বা অন্য কিছু, লা ইউফাত্তারু বিহি তার মাধ্যমে রোজা ভাঙবে না, ও ইন তা আম্মাদা ফাথা ফামিহি ফাথা ফিহি যদিও সে তার মুখ নিজ ইচ্ছা করে খোলে ওটা নেওয়ার জন্য, তাও ওটা ভাঙবে না। হ্যাঁ, ঝামান মিনহুম এই দাবি করে আন্নাহা লাইসা আইনান, যে তা কোনো বস্তু নয়, ধোয়াকে তারা কি বলছে কোনো বস্তু না, ইয়ানি জেসমান অর্থাৎ জেসিম না, নিহাতুল মোহতাজ ওলাও তু উম্মিলা, চিন্তা করলে দেখা যাবে ইত্যাদহা প্রকাশিত হবে, কাউন দোকানি জেসমান আও আইনান, যে দোকান আসলে বস্তু, লিয়ান্নাহুম আর এই অন্য তো দেখা যাচ্ছে, দেখা যাবে কেজন্য, ওয়াইজা লামাসা শাইয়ান আসারাফি, যদি কোনো কিছু ঠেকে সেখানে তাসির করে, ধোয়া এরকম এখানে থাকলে এখানে কালো হয়ে যায়, কালো হচ্ছে কি জন্যে, কিছু বস্তু ওখানে লেগে যাচ্ছে, কিছু বস্তু ওই জায়গায় মানে লেগে যাচ্ছে, না হলে তো ধোয়াটা কালো হবে, কালো হচ্ছে কেন, চোখ চোখ জ্বলছে, ঠিক আছে, এটা হচ্ছে নিশ্চয় এখানে কিছু কি আছে, ঠিক আছে, আল্লাহ আলাম, আর আল্লাহ ভালো জানে, হ্যাঁ ধোয়া সাধু আছে, ঠিক ধর পাওয়া যাবে, গলায় নেই সাক্ষাৎ পাওয়া যাবে, ওয়া ইউলা উমিম্মা সাবাকা, এই যা গত হলে তো জানা যায়, আন্নাল হাওয়া লাইসাবি আইনেন, বাতাস এটা কোনো বস্তু না, বাতাস কোনো, ফালা ইয়াদুরু তাআম্মুদু ইবতিলাই ইবতিলাই, বাতাস খেলে কোনো মারবে কেন, নেই তো গেল না, যদি খুব কম কিছু খাই, কাহাব্বাতি সিমসিম একটা তিল, আউ খড়দাল বা সরিষা, অনাহা এরম কিছু, বিলা খিলাফিন ইন্দানা, তার রোজা ভেঙে যাবে, ইন্দানা আমাদের কাছে কোনো দ্বিমত নেই, অবিহি কলাল জমুর, এটা জমুর আলমের মত, এটা হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন যে আটকে থাকা জিনিস ছোলা পরিমাণ না রোজার ক্ষেত্রেও, হ্যাঁ যে দাঁতের মধ্যে আটকে থাকা জিনিস ইচ্ছা করে খাই, তাহলে জানবো না, এটা সাজ ইমত, এই জমুরে বলছে এই হিসেবে, তা না হলে ইজমা, যদি ওইটার বাদ দিলে পারে এমনিতে কিন্তু কম বেশি খাওয়াটাও কিন্তু কি আসলে তাই আমি ইচ্ছা করে খাবো ওটা, এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে বলা হয় মানে, হ্যাঁ মানে অকারণ তত্ত্ব, এগুলোকে বাদ দিতে হবে, স্বাভাবিক রকম থাকতে হবে, স্বাভাবিক হবে কি, আমি বাড়িতে ঢোকানো যায় হতে হতে থাকা তো তাই, আমি না ফেলতে খেয়ে নিলাম ছোলা পরিমাণ জিনিস খেয়ে নিলাম, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে মানে এই ব্যাপারে এসছে আর কি, ঠিক আছে, তাহলে গেল কম বেশিতে কোনো কি নেই, আমাকে বোঝো কম বেশিতে কোনো পার্থক্য নেই, আল মাসআলাতু সারবিয়া, ঠিক আছে মাসআলাতু রবিয়া হচ্ছে চতুর্থ মাসালা, বলছে যে ওয়াইস্তাসনা মিন কুল্লি মা সাবাকা, যা কিছু বলা হলে থেকে ইস্তিসনা হবে, মা লা ইউমকিনুল ইহতিরাজু মিনহু, যা থেকে বাঁচা যায় না, এটা বড় একটা ব্যাপার, বাঁচা যায় না, কালা ফিল মুগনি, মুগনিতে বলেন অমা লা ইউমকিনুল তাহারুজু মিনহু কা ওখানে এটা তো ফেল দেওয়া যায়, কিন্তু থুতু তো সবসময় তো থুতু ফেলা যাবে না, এটা শরীর ক্ষতি করবে, অসম্ভব না কিন্তু কঠিন, এটা এড়িয়ে চলা কি কঠিন, এবং রাস্তায় যে ধুলোবালি উড়ে আসে এইগুলোর মতো, এগুলো কি ঠিক আছে, এগুলোর মতো বুঝা গেল। কলার নবী নবী বলেন ইবতিলা আর রেক লা ইউফাত্তিরু বিল ইজমা, মানে তুতুগিলার মাধ্যমে ইজমা, ইজমা যেটা কি হয় না, ইজা কান আলাল আদা স্বাভাবিক নিয়মে হলে, লিআন্নাহু ইয়াসুরু আলি ইহতিরাজু মিনহু, তা থেকে দূরে থাকা খুব টাফ ব্যাপার, কষ্টকর। আম্মা ইজা ফাতাহা ফামাহু আমদান হাত্তা দখল আল গোবার, আর যদি সে হা করে থাকে ইচ্ছা করে আর এর মাধ্যমে ধুলো বালি ঢোকে, সে চেষ্টা করতো না ঢোকার, সেখানে হা করে সে ধুলো বালি গ্রহণ করছে আর কি, ঠিক আছে, হ্যাঁ আঠা দিয়ে। অফির রেক, অফির রেক, হ্যাঁ লালার, লালার ক্ষেত্রে ঠিক আছে, মানে মুখের লালার ক্ষেত্রে জামাহু কসদান সুমিতাহু, মুখের মধ্যে এমনিতে ইচ্ছা করে জমা করেছে, করে গেলছে, বোঝেন এগুলো কিন্তু মাসালা। কোন উসুল থেকে বললো কথাটা, এই কারণে প্রশ্নটা আসছে, খোঁজই নেই, বই লিখে মানুষ খুঁজে খুঁজে করে ফেলেছে, কিন্তু আসলে আফসোসের কথা। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের আমাদের দায়িত্ব আছে অনেক, যেখানে পাঁচ মানে দু পাঁচ দিন খাটাখাটনি করলে যদি এরকম কিছু কথা বের হয়ে আসে, সে জায়গায় আমাদের ছাড় নেই তো। আর যেখানে, আর আর যেখানে মানুষ হচ্ছে এই সমস্ত কথা থেকে মানে জানেই না কেন, হ্যাঁ বলে দিচ্ছে যে এরকম রাতে পায়খানা করো, কিন্তু কনে থেকে যে ফটোটা এসছে জানে না, সেটা কর্তব্য, সেটার গুরুত্ব, সেটাও হচ্ছে বিনা বুঝে। ইনারাবাদ সহবতের বরকত নিচ্ছে সব, ঠিক আছে। ফিহি খিলাফ, কলা বাদুহম, হ্যাঁ বোঝা গেল জিনিসটা, এটা খুব প্রত্যেকটা প্রশ্ন থাকে, কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো সৃষ্টি হবে, কোথাও উত্তর হবে না, কোথাও প্রশ্ন জিজ্ঞেস করলে বাবা বলবে যে তোর তোর তোর কপালই পুড়ে গিয়েছে, বেশি প্রশ্ন করলে মানে বলবে যে কল পুড়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু ওলামায়ে কেরাম বই পুস্তকের মধ্যে সামান্য প্রশ্ন করলে কী করা যায়, প্রশ্ন করতে পারে এবং সব খুব যৌতুকভাবে জিনিসটার সমাধান আসবে আর কি। হ্যাঁ কজদান সুমিতাহু ফাফিহি খিলাফ, এই বিষয়গুলো দ্বিমত আছে, এটা কলা বাদুহুম বিল আফুই আনহুলি আন্নাহু মাফুন আন জিনসিহি, এই বিষয়ে তারা ক্ষমা করে দেওয়ার কথাই বলেছে, যেহেতু এটা মূলত এটা ক্ষমার এ বিষয়ে ক্ষমার কাতার চলে এসছে, মানে ওই যে গ্লাস আসছে তাই জমা করে গেছে, যায় বেশি জিন্স মাফুন আন জিনসি, ও কলা আখরুন ইউফাত্তারু লি তাকসিরিহি, যেহেতু সে এখানে ইয়ে করছে দায়িত্ব ভালা করছে, তার সে নিজ থেকে সে এটা ইয়ে করছে, ঠিক আছে। এই বিষয়ে আমার কোনো কোন পক্ষে যে কী বললো আমি কিছু বলতে পারিনি, তো দুটি আমার কাছে বেশি ইয়ে মনে হয়েছে আর কি, এটা আমি এভাবে এভাবে রেখে দিয়েছি আর কি, না গেলেই ভালো, গেলে কোনো সমস্যা নেই বলে মনে হচ্ছে। ওয়াদখুলু ফিহি দুখানু, হ্যাঁ আল মুতা তয়ের ইংদাত্তই, রান্না করার সময় যে ধোয়াটা আসে তাকে তো একই বিধান, যতটুকু বাধ্য হয়ে যাচ্ছে রান্না তো করা লাগবে, তো রান্না রান্না করে খেয়েছে রাত্রি তখন কী দিয়ে, কিন্তু হচ্ছে কিন্তু এইটা মানে মুতা তয়ের ইংদাত্তব, হ্যাঁ ফাইন নাহু মিনা দরুরিয়াত আল্লাতি লা ইমকিনুল ইখতিরাজু মিনহু, কারণ এটাও দরুরি অবস্থার মধ্যে পড়ে, কিন্তু তাই বলে দেখা একটা পাটকাঠি জ্বালিয়ে মুখের মধ্যে দিয়ে, হ্যাঁ মানে এই দুটো খালি, যেহেতু মূল জিনিসটা বুঝতে হবে আগে, মূল জিনিসটা বুঝতে পারে কিন্তু এটা কী হয়ে যাবে, এইটা হচ্ছে অমুতে যাবে, এটা ওইটা ওর মধ্যে কি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আম্মা সুরবুদ দোকান আর ধূমপান করা, ফয়ামবাগি আই ইউফাত্তরা বিহি বিলা খিলাফ, কোনো দ্বিমাত্রায় তাতে তাতে হচ্ছে ইয়ে হওয়া উচিত, কেন সুন্দর করে লিয়ান্নাহু, কেন না তাওয়াল্লাদা মিন আমরিন গায়ের জরুরি, সেটা সৃষ্টি হয়েছে অজরুরি বিষয়ে, সেটা তৈরি হচ্ছে কি মানে সেটা তো আসলেই তো সেটা ইয়ে না, মিন জিনসিহি, হ্যাঁ আমি আটা নিয়ে এলাম উড়িয়ে তারপর খাচ্ছি, হ্যাঁ মানে তার মানে এটা তো জরুরি অবস্থা, তো তৈরি হয়েছে জরুরি অবস্থার উপর ভিত্তি করে আর কি, ঠিক আছে। আচ্ছা ইজ হোয়া হারামুন আও মাকরু, খাদিদাল করা হয়, এটা হারাম না হয় এটা মাকরু। ফালা ইয়াদখুলু ফি জুমলাতি দুররিয়াত আল্লাতি লা ইমকুনু ইতরাদ মিনহা, মানে এটা যা থেকে বাঁচা সম্ভব না কোনো মধ্যে পড়ে মোটেই পড়ে না, তাহলে এই আসলের মধ্যে নেই। ঠিক আছে, এই কারণে এই বিষয়ে কোনো হচ্ছে দিমাত থাকার কোনো কোনো কারণ নেই, উচিত না। ওয়ালায়াম বাগিল ইজারু ফিহি, এই বিষয়ে ওজোর দেওয়াও ঠিক না। রান্নাঘরের দোয়া খাতে পার্থক্য হলো, রান্নাঘরের ধোয়াটা তো হালাল, কাজটা হচ্ছে জরুরি, সেখানে ওজোর দেওয়া যায়। ওজোর তো দেওয়া যায় এমন জায়গায় যেখানে হালাল, আর এখানে এই জায়গাতে কাজটা হচ্ছে বাহুল্য মুনকার। হ্যাঁ, লি কাউনিহি মুনকারন আল্লাহ আলম, কারণটা হচ্ছে মুনকার আল্লাহ আল্লাহ ভালো জানেন, তার মানে ধূমপানের ব্যাপারে কোনো ইয়ে নেই। ঠিক আছে, আর হ্যাঁ, কারণ ধোয়া ধোয়া টানলে পরে তো হালাক যাবেই, ধোয়া তো ইয়ে ধোয়া তো আর হচ্ছে মানে হালাক পর্যন্ত তো মুক্ত পুরাটা ইয়ে পুরাটা খোলা, বেশি করে যখন টানে মানে যখন টানছে তার মানে কি তখন হচ্ছে মানে হালাক তার যাবে, কারণ এ তো তোমার পানি পানি বা অন্য কিছু তো একটা জোর মাছে সহজে ঠেকানো যায়, ধোয়া ভিতরে গেলে তো সবাই চলাচলা করবে, কারণ ধোয়া তো হচ্ছে ভিতর পর্যন্ত তো খোলা, এই কারণে ধোয়ার মাধ্যমে, হ্যাঁ ধোয়ার মাধ্যমে হচ্ছে রোজা এই সরি এই হ্যাঁ। এবার এই জায়গায় জিনিসটা কি, এই জায়গায় হচ্ছে যদি কেউ হচ্ছে সে তামাক বলে কথা না, এখানে তামাক বলে কিন্তু কথা না, দেখা যদি কেউ হচ্ছে লাউ ডোকা খায়, দেখেছো তো হচ্ছে লাউয়ের ডোকা যদি কেউ খায় এও কি, কারণ এটাও জরুরিয়াতের মধ্যে পড়ে না, এ তৈরি হচ্ছে এর ওপরে, এ তৈরি হচ্ছে সাপি মাঝাবে কোনো কোনো হাসিয়াতে এসেছে অয়ুফাত্তরু সাইমু বিশুরবিত তিনবাক, হ্যাঁ হোকা খাওয়ার মাধ্যমে রোজদারের রোজা ভঙ্গ হবে সাপি মাঝাবে। কলু লিয়ান্নাহু ইয়াতাহাসসালু মিনহুল আইন, কেননা তার মাধ্যমে বস্তু হয়, এমনি ধোয়া বস্তু না হলেও তামাকের ধোয়া বস্তু, তাদের কাছে তামাকের ধোয়া আরও বেশি কড়া কড়া রং হয়, তামাকের ধোয়া মানে এমনি ধোয়ার থেকে বোঝো এরকম একটা পার্থক্য, এমনি ধোয়া খাতে পরে মেলালে হবে না, কারণ এমনি ধোয়া তো এমনি ধোয়া, কিন্তু তামাকের ধোয়াটা ধোয়াটা অন্য বস্তু, এটা কড়াতে সাই মাজাব মতে অন্যান্য ধোয়া বস্তু না হলেও তামাকের ধোয়াটা কি, তামাকের ধোয়াটা আছে বস্তু, কারণ এর মধ্যে এর রংটা আরও কড়া হয়, মানে এমনকি ফুসফুসে পর্যন্ত কালো হয়ে যায় সব। ঠিক আছে, শারহুল শারহুল মুকদ্দমা ইয়ানি ফা ফাররাকু বাইনা দোকানিল আদি ওয়া দোকানিল তিনবাক, তো তারা তামাকের দোয়ার সাথে কী করেছে দোয়া পাঠ, অহোয়া অহোয়া জওয়াহির, আর এটা স্পষ্ট কামা ইউমকিনু তাফরিক আইদান বিমা জাকার না আনিফান, আর আমরা উপরে যা বললাম তার মাধ্যমেও পার্থক্য করা যায়, কী কী বললাম, এক হচ্ছে হারাম হওয়া তার অথবা উপযোগ্য না, আর এক হচ্ছে জরুরি, এটা এটা তো ইনকুন পড়ে না, যে মূলত যে ওসলে ছাড় দেওয়া হচ্ছে সে ওসলে তার কাছেই না, এই কারণে তামাকের ধোয়া কী হবে, তামাকের ধোয়া বা বিড়ি সিগারেটের ধোয়া এগুলো কী হবে, এগুলো হারাম মানে রোজা ভাঙা। আচ্ছা, আল মাসআলাতু আল খামিসাতু আল আখিরাতু, ক্বালা ফিল মাজমু আল মাজমুতে বলেন কি, ওয়া রাওয়াল বাইহাকী বিসনাদিহি আস সহীহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল লা বাসা ইয়াতাআমা আস সাঈমু বিশাইয়ি ইয়ানি আল মারাকা ও নাহিহা, যে রোজদার কিছু চাকলে কোনো সমস্যা নেই, ইবনে আব্বাস বলেছেন সেই সন্ধ্যে, এমন নবী বলছেন যে তার মানে ঝোল টোল এই টাইপের আর কি। কলা তিনি বলেন ইকরাহু লাহু মাদগু আল খুবজি ওয়া গায়রিহি মিন গায়রি উজরিন, কারণ ছাড়া রুটি চিবানো বা চাকা ঝোল চাকা ঝোল চাকা কারণ ছাড়া এগুলো করা এটা মাকরু, কারণ ছাড়া কারণ ছাড়া করলে তো ভাঙবে না, মাকরু আসলে তো মানে মাকুল এই যে বলেছ না শামে বাদমাই শুনি না সে তো বিশাল ওজন বিশাল অগায় রহমা ফাইন মাদগা আউ জাকা ওয়ালাম ইয়ানজিল ইলা জাউফিহি শাইউন মিনহু যদি তারা যদি চিবাই আর হচ্ছে ছাদ নেয় কিন্তু কোন কোথাও নেমে যায় না তার গহব্বরে নেমে যায় না হ্যাঁ গয়রু মিনহু লাম ইউফাত্তার তার সেও তো ভাঙবে না ফা ইন ইহতাজা ইলা মাদগিহি আর যদি প্রয়োজন হয় লি ওয়ালা দিহি ছোটো বাচ্চাকে চিপিয়ে দেওয়া আও গাইরিহি অথবা অন্য কিছু যেমন হয় যে ঢোল চাকা ওয়ালাম ইয়াহসিলিল ইস্তেগিনাউ আন মাদগিহি তে সে না চিবালি নয় হয়ে যায় লামি করাহ তখন মাকরুহ না লিয়ান্নাহু মাউদউ দরুরা যেহেতু এটা প্রয়োজনীয় ব্যাপার কয়লা ফিল মুগনি মুগনিতে বলেন ইউকুরাহু মিন গাইরি হাজা প্রয়োজন ছাড়া এটা মাকরু ওয়ালা বাস বিহি মাল হাজা প্রয়োজন থাকলে পরে এটা করা যাবে ফাইন ফালা ফা ওয়াজাদা তো আমাহু ফি হালকিহি যদি সে তার হালাকের স্বাদ পায় আফতারা তার রোজা ভেঙে যাবে ওয়াইল্লা না তা না হলে লামি ওফাত্তির লামি লামি আফতুর লামি উফতির তাহলে তার রোজা ভাঙি হবে না ভাঙবে না ওয়া ইন শাক্কা ফি যালিকা লাম ইউফাত্তির আল মাজমু সন্দেহ হলে পরে রোজা ভাঙবে না সন্দেহ পৌঁছালো কি পৌঁছালো না আমিন হো তা আলামো এতে তো জানতে পারবা জাওয়াজা ইস্তেমালি আল উদ আর রাতিব আও মাজুনুল আসনান ফি সেওয়া কি আল্লাহ আলাম গুহি করার সময় মোসাক করার সময় পেস্ট ব্যবহার করা বা তাজা ডাল ব্যবহার করা বৈধতা থেকে বোঝা যায় পার্থক্য